পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতি ফিস সুদুর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের এবং আমাদের হৃদায়ত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক সূরা হজের আয়াত নম্বর 46 ইরশাদ করছেন ভ্রমণ সম্পর্কে। ভ্রমণ তাহলে তিন প্রকারের বলা যেতে পারে। এক ভ্রমণ হচ্ছে ইবাদত বন্দিগির জন্য ভ্রমণ, তা হচ্ছে তিনটি মসজিদের জন্য শুধু, বাইতুল্লাহ, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় ভ্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, হালাল রিজিকের জন্য, অথবা এমন সফর যেই সফরে গিয়ে আপনি বিভিন্ন জায়গা দেখে আল্লাহর দিন সম্পর্কে জানলেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত সম্পর্কে জানলেন, চিন্তামূলক সফর যা থেকে অনেক শিক্ষা লাভ করলেন, বিভিন্ন জাতিকে আল্লাহ পাক যেসব জায়গায় ধ্বংস করেছেন সেগুলি দেখে আপনি সতর্ক হলেন, আপনি জাতিকে সতর্ক করবেন ইত্যাদি। আর এক রকমের সফর হচ্ছে হারাম সফর, নাজায়েজ সফর, পাপ করার জন্য, জেনা, ব্যভিচার আর অন্য অন্য অপরাধ, এসবের জন্য সফর। এ হচ্ছে হারাম সফর। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, লোকেরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাদের হৃদয় যে ছিল তা দিয়ে তারা চিন্তা করে দেখত। তাহলে সফর করে চিন্তাশীল হইতে হবে, চিন্তা করে দেখতে হবে কোথায় কি ঘটেছে, ঘটছে কেন, ঘটছে। যদি অপ্রীতিকর কিছু ঘটে তাহলে এমন কিছু যেন আমার আমার পরিবারে না ঘটে যাতে এই রকমের অশান্তি সৃষ্টি হয় বা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক তারপর বলছেন আও আজানু ইয়াসমাউনা বিহা, অথবা তাদের কি কান নেই, শ্রবণ শক্তি নেই যা দিয়ে তারা শোনে, মানে ভালো কথা শোনে। ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে মানুষের চোখের অন্ধ হইলে অন্ধ বলা যায় না। চোখের যদি অন্ধ হয় কিন্তু অন্তর্দৃষ্টি যদি দেখে, অর্থাৎ অন্তর দিয়ে যদি ভালো কথা চিন্তা করে, ভালো গ্রহণ করে, মন্দকে জেনে মন্দ থেকে বেঁচে থাকে, তাহলে সে আসল চক্ষুওয়ালা। আল্লাহ পাক বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে দৃষ্টির অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, বরং হৃদয়ের অন্ধ যেই হৃদয় মানুষের বক্ষে রয়েছে। যারা পথভ্রষ্ট, যারা পাপিষ্ট, যারা অন্যায় কাজে লিপ্ত, তাদের হৃদয় অন্ধ হয়ে রয়েছে। আল্লাহ পাক তারপরে কাফেরদের কথা বলছেন ওয়াস্তা জেলুনা কাবিল আজাব, হে নবী তোমার সামনে এরা আজাব সম্পর্কে শাস্তি চাওয়াই তাড়াতাড়ি করে, ঠাট্টা বিদ্রুপ করে, চ্যালেঞ্জ করে, যে কোথায় তোমার আজাবের কথা, যে আমরা তোমাকে না মানলে আজাব আসবে, শাস্তি আসবে কোথায়। হে নবী শুনে রাখো যে আজাব আমার হাতে, সেটা তোমার হাতে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন যে অবাধ্যকে আল্লাহ পাক ধ্বংস করবেন, শাস্তি দেবেন, এটা অবশ্যই হবে, আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। ওয়ালা ইউখলিফ আল্লাহু ওয়াদা, আর কখনো আল্লাহ পাক তার ওয়াদার বরখেলাফ করবেন না, ওয়াদার বিপরীত করবেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তা'উদ্দুন, আর জেনে রাখো যে হে নবী তোমার প্রতিপালকের নিকট একদিন কাআলফি সানাতিম মিম্মা তা'উদ্দুন, তোমরা যেই দিনগুলি গণনা করো তার 1000 দিনের সমান, 1000 মাসের সমান, একটি দিন আল্লাহ পাকের একটা দিন, আর মানুষের গণনাই আলফা সানা 1000 বছর, 1000 দিন না, 1000 মাস না, বরং 1000 বছরের সমান। এই আয়াতের তাফসির কি, এটা দুনিয়ার ক্ষেত্রে না আখেরাতের দিনের ক্ষেত্রে? দুটি তাফসির রয়েছে। একটি তাফসির হচ্ছে এটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব আসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছাড় দেওয়া আর পকড়াও করা, এই বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ এরা তাড়াহড়া করে যে কোথায় এসব অপরাধ করে চলে গেল, এদেরকে ধরলো না, এসব এত অপরাধ হচ্ছে, তারপরে আল্লাহ তো পকড়াও করে না, এরা তাড়াহড়া করে। আসলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন ছাড় দেন, আর আল্লাহ পাকের কাছে তোমাদের 1000 বছর সমান একটা দিন। তাহলে আল্লাহ পাক যদি কাউকে 1000 বছর কোনো জাতিকে জুলম অত্যাচারের ওপর, পাপের ওপর, অন্যায়ের ওপর, কুফুরের ওপর, বিরুদ্ধাচরণের ওপর 1000 বছর সময় দেন, তার মানে আল্লাহ পাক কতদিন সময় দিয়েছেন? একদিন সময় দিয়েছেন, 24 ঘন্টা সময় দিয়েছেন। আর আল্লাহ পাক যদি কোনো জাতিকে 500 বছর সময় দেন, তাহলে আল্লাহ পাকের কাছে সেটা কতক্ষণ? 12 ঘন্টা। আল্লাহ পাক একজনকে যদি 250 বছর সময় দেন, বা এক জাতিকে যদি 250 বছর সময় দেন, অবসর দেন জুলম অত্যাচার পাপে, তাহলে আল্লাহ পাক মাত্র কতক্ষণ সময় দিয়েছেন? মাত্র 6 ঘন্টা। এভাবে হিসাব করেন আপনি, তাহলে আল্লাহ পাক তো বেশি সময় দেননি। এটা হচ্ছে আয়াতের তাফসীর। তাহলে এটা দুনিয়ায় আল্লাহ পাকের ছাড় দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ পাক কত ধৈর্যশীল, কত ধৈর্যশীল আল্লাহ পাক রাব্বুল আলামিন। আরেকটি অর্থ হচ্ছে যে আখেরাতের দিন, পরকালের দিন, কিয়ামতের দিনে বিপদ আপদ বালা মুসিবত, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন ঘিরে ফেলবে কাফের মুশরিক অবাধ্যকে, পাপিষ্টকে, বিদিনকে, বেনামাজিকে, গুনাহগারদেরকে, যে তাদের মনে হবে যে এই দিন 1000 বছরের, বরং 50,000, কাউকে কাউকে মনে হবে 50,000 বছরের। যত যার অপরাধ আর যত যার পাপের বোঝা রয়েছে, তত বেশি দিন বড় মনে হবে, তার শাস্তিও সেই অনুপাতে শাস্তিও বেশি, এইরকম মনে হবে। কারণ একটি প্রবাদ আছে, মুসিবত কি রাত লম্বি হতি হ্যায়, বিপদের রাত, কষ্টের রাত লম্বা হয়ে যায়, রাত কাটে না। যদি কখনো আপনি কষ্টে থাকেন, রোগ, পেটের ব্যথা বা যে কোনো রকমের টেনশন, তার রাত পার হয় না। কোনো কোনো তাফসীরকারগণ এই তাফসীর করেছেন যে আসলে সেই দিন এত লম্বা হবে না, কিন্তু কাফের মুশরিক গুনাহগার পাপীদেরকে এইরকম লম্বা লাগবে। আরেক দল বলছেন না, আসলে লম্বা হবে, কিয়ামতের দিন 1000 বছর হবে। কাল ফাসানাতি মাতা উদ্দিন, যেমন অন্য আয়াতে রয়েছে, একটা দিন 1000 বছরের হবে, দুনিয়ার 1000 বছর আর সেই দিনের একদিন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ওয়াকা আইয়্যিম মিন ক্বারিয়াতিন আমলাইতু লাহা, বহু জনপদের অধিবাসীকে আমি ছাড় দিয়েছি, ওয়াহিয়া জালিমা, অথচ তারা জুলুম করেছিল, সুম্মা আখাযতুহা, তারপরে তাদেরকে আমি পকড়াও করেছি, ধরেছি, ওয়া ইলাইয়াল মাসির, আর মনে রেখো যে আমার কাছে ফিরে আসতে, প্রত্যাবর্তন স্থল আমার দিকে। কুলি আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, হে নবী বলে দাও, হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে সতর্ক সাবধান করা, মানব জাতি তোমরা সতর্ক হয়ে যাও, এরকম অচেতন থেকো না, পাপে ডুবে থেকো না, সৎকর্মশীল হও, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, তার জন্য প্রস্তুতি নাও। সতর্ক করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাশির, সুসংবাদদাতা, ভালো লোকদেরকে, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, অসৎ লোকদেরকে, পাপীদেরকে সতর্ক সাবধান করতেন, তাই তার নাম নাজির, বাশিরা ওয়া নাজিরা। আল্লাহ পাক বলছে, ফাল্লাযীনা আমানু, সুতরাং যারা বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল হবে, ভালো কাজ করে প্রমাণ করবে যে আমি মুমিন, আর শুধু মুখে মুমিন, জাতিগত মুসলিম যথেষ্ট নয়, কিছুই ফায়দা নেই। যারা ঈমান নিয়েছে, মুমিন হয়ে সৎকর্মশীল হবে, লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মার্জনা রয়েছে, আর রিজকুন করিম, আর সম্মানজনক উপজীবিকা রয়েছে। আল্লাহ পাক ইজ্জতের, সম্মানের রিজিক দান করবেন, জান্নাতের রিজিক। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্পতে বরকত দেবেন, অল্পতে মনের পরিতুষ্টি হবে, অল্প পেয়ে মনে শান্তি, আর অনেকের অনেক পেয়েও খাই খাই মিটে না, এটা একজন মমিনই একমাত্র হাসিল করে। এ হচ্ছে সম্মানজনক রিজিক আল্লাহর পক্ষ থেকে, কোনো টেনশন নেই একজন মমিনের। পক্ষান্তরে কাফের, মুশরিক, পাপিষ্ট, গুনাহগার, টেনশনের শেষ নেই, আর টেনশন দূর করার জন্য আর এক পাপ করছে, বলছে টেনশনে থাকে তাই মদ খায়, টেনশনে থাকে সেজন্য বিড়ি খায়, সিগারেট খায়, একজন মুমিনের কোনো টেনশন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, আল্লাযীনা সাউ ফি আয়াতিনা, পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে অপপ্রয়াস চালাবে, মুআজিজিন, ব্যর্থ করার জন্য, যে আল্লাহর বিধানকে চলতে দেব না, আল্লাহর বিধান নিজেও মানব না, কাউকে মানতেও দেব না। এটা ক্ষুদ্র ক্ষেত্র হইতে পারে আর বৃহৎ ক্ষেত্র হইতে পারে। রুমে দু চারজন যখন ব্যাচেলার কোথাও থাকেন, একজন নামাজি যদি থাকে, মুসলিম জন্মসূত্রে এরা নামাজি, তাদের গায়ের জ্বালা হয়ে যায়, ফজর নামাজ পড়তে উঠলে গায়ের জ্বালা হয়ে যায়, নামাজ পড়তে যায় আসে গায়ের জ্বালা, এ নামাজ কেন পড়ে, এটা হচ্ছে একটা ছোট উদাহরণ। আর বড় উদাহরণ, যে কোনো বাতিল শক্তি যদি আল্লাহ পাকের দিনকে ব্যর্থ করতে চায়, আল্লাহ পাকের বিধানের বাস্তবায়ন হতে দিতে না চায়, চায় না মন থেকে, তাহলে ওদের জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুল জাহিম, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন রসুল নবীর কথা আর রসুল নবীর শত্রুর কথা, শয়তান। প্রত্যেক রসুল নবীর শত্রু হচ্ছে শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। কোরআনে কারিমে দুই প্রকারের শয়তানের কথা উল্লেখ করেছেন। দুষ্ট প্রকৃতির মানুষকে আল্লাহ পাক শয়তান বলেছেন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, মানুষের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা আন-নাসে রয়েছে, যারা অসৎ পরামর্শ দেয়, পাপে প্ররোচিত করে, তারা জিনদের মধ্যে থেকে আছে আর ওয়ান নাস আর মানুষের মধ্যে থেকেও আছে তারা। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি, ওয়ালা নবীন আর নবী পাঠিয়েছি, এমন কোন নবী রসুল ছিল না যে ইল্লা ইযা তামান্না, যে নবী রসুল যখন কোনো আশা আকাঙ্ক্ষা করতেন। তামান্নার শাব্দিক অর্থ দুটি হয়, এক হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা, যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাখে সেই মোতাবেক কাজ করে। তাই নবী রসুল আশা আকাঙ্ক্ষা যে আল্লাহর দিনের খেদমত হোক, আল্লাহর দিনের প্রচার হোক, সৎ লোকের সংখ্যা বাড়ুক, অসৎ লোকের সংখ্যা কম হোক। ইল্লা ইযা তামান্নার দুটি অর্থ হইতে পারে, যখন সেই নবী বা রসুল পাঠ করেন, আল্লাহ পাকের বাণী পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে মানুষকে শোনান, অন্যান্য আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের বাণী মানুষ জাতি শুনিয়েছেন, আলকা শয়তান ফি উমনিয়াতিহি, তখন শয়তান ওই নবীর আশায় অথবা নবীর তেলাওয়াতে কিছু নিক্ষেপ করার চেষ্টা করে, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে, নিক্ষেপ করার চেষ্টা করে। আলকা শয়তান ফি উমনিয়াতিহি, নবীর যে আশা অথবা নবীর যে তেলাওয়াত, নবীর আশাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কি নিক্ষেপ করে, সেটা হচ্ছে সংশয়, সন্দেহ মানুষের মধ্যে, আপত্তি, তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ, স্বার্থে ব্যাঘাত ঘটছে, যে নবীর কথা মানি তাহলে নেতৃত্ব পাবো না, নবীর কথা মানলে এই হারাম কাজ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, এই তো আজকের অবস্থা। অসৎ নেতৃত্ব কেন পৃথিবীতে আজকে বেশি, কারণ এরা এসব পাপ ছাড়তে চায় না, এই জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভালো কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শয়তান তাদের আশা আকাঙ্ক্ষায় নিক্ষেপ করার চেষ্টা করে, কিছু সংশয় নিক্ষেপ করার চেষ্টা করে, অথবা নিজের কথা তাতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন নবীরা কিছু পাঠ করেন শোনান, তখন তাতে অন্য কথা মিশাবার চেষ্টা করে। সেটার একটা ধরন হচ্ছে যে নবী রসুল যখন আল্লাহ পাকের কথা শোনায়, খাঁটি কথা, তৌহিদের কথা, সঠিক দিনের কথা, তখন তাতে বাতিল কথা ঢুকাবার চেষ্টা করে, মানে মানুষকে এইরকম প্ররোচিত করে যাতে অর্থ বিকৃত করুক, বিকৃত অর্থ করে, অপব্যাখ্যার কোরআনের অপব্যাখ্যা করে, শির কুফুরি করে। কোরআনে আল্লাহ পাক শিরক করতে বলেছেন, কোরআনে আছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করো, অপব্যাখ্যা করে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফায়ানসাখুল্লাহ মা ইউলকি শয়তান, তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুছে দেন শয়তান যা নিক্ষেপ করে তাকে। শয়তান যেসব কথা মিশানোর চেষ্টা করে অথবা যেসব সংশয় সৃষ্টি করার চেষ্টা করে সেগুলিকে আল্লাহ পাক মুছে দেন। সুম্মা ইউকিমুল্লাহ আয়াতি, অতপর আল্লাহ পাক তার নিদর্শনকে বা আল্লাহ পাক রব্বুল তার বিধানকে শক্তিশালী করেন, তার আয়াতকে। আল্লাহ আলিমুন হাকিম, এবং আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। কোথা থেকে কার মাধ্যমে ওয়াহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনা ছিল নবী রসুলগণের দাওয়াত এবং নবী রসুলগণের দাওয়াত যে তাদের ডিউটি ছিল আল্লাহর দিনের দিকে ডাকা, সৎ পথের দিকে ডাকা, তাতে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা কেন হয়? মহান আল্লাহ ইরশাদ করছেন, লিয়াজ আলামা ইউলকি শয়তানু ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। এতে পরীক্ষা রয়েছে, আর এই পরীক্ষাতে ফেল করে মোনাফেক চরিত্রের লোকেরা, আর যাদের অন্তর শক্ত হয়ে গেছে তারা বেদিন লোকেরা, যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, বেখেয়াল, যারা পেটের পূজারী তারা। আল্লাহ বলছেন, লিয়াজ আল্লামা ইউলকি শয়তানু ফিতনা, যাতে করে আল্লাহ পাক বানিয়ে দেন ওই বিষয়গুলিকে যা শয়তান নিক্ষেপ করে, সংশয় হোক অথবা শয়তানের কথা হোক, এগুলিকে ফিতনার কারণ মানে পরীক্ষার কারণ আল্লাহ পাক বানিয়ে দেন ওই সব লোকদের জন্য। লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে, মুনাফিকির রোগ, কপটতার রোগ রয়েছে, সংশয়ের সন্দেহের রোগ রয়েছে, শিরক কুফরি নাস্তিকতার রোগ রয়েছে, পাপের কামনা বাসনার রোগ রয়েছে, কুপ্রবৃত্তির অনুসরণের রোগ রয়েছে। ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, আর যেসব লোকেদের হৃদয় শক্ত হয়ে গেছে তাদের জন্য পরীক্ষার কারণ, তারা এই পরীক্ষায় ফেল করে। ওয়াইন্না যালিমিনা লাফি শিকাকিম বাইদা, নিশ্চয় জালিমরা চরম মতভেদে লিপ্ত রয়েছে। শিকাক মানে হচ্ছে ফাটল ধরা, শিকাকিম বাইদ চরম মতভেদে জালিমরা লিপ্ত রয়েছে। আল্লাহ সত্য দিন, আল্লাহর দেওয়া সত্য পথ ছেড়ে, আল্লাহর একত্ব ছেড়ে, তৌহিদ ছেড়ে তারা শিরক বিদআত বা বিভিন্ন পাপে লিপ্ত হয়। পক্ষান্তরে যাদের কাছে আল্লাহর দিনের জ্ঞান রয়েছে এবং তার বাস্তবায়নকারী যারা মুমিন, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে ওয়ালিয়া আলামাল্লাযিনা উতুল ইলমা, আর যাতে করে জেনে নেই আল্লাহ পাক কেন নবী রসুলগণের দুশ্মন শত্রু তৈরি করেছেন, যাতে করে ওই সব লোকেরা জেনে নেই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সঠিক, আল্লাহর দিনের জ্ঞান হাসিল করেছে, না দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ প্রদত্ত বিধান সম্পর্কে আমাকে নলেজ নিতে হবে, এই চেতনা ছিল। তারা যেন জানতে পারে আন্নাহুল হাক্কু মির রব্বিকা, হে নবী তোমার পক্ষ থেকে এটা চিরসত্য, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনে করিম তা হচ্ছে সত্য। ফায়ুমেনু বিহি, তার প্রতি তারা ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, তখন এই কোরআন সম্পর্কে তাদের হৃদয় বিনয়ী হয়ে যায়। ওয়াইন্নাল্লাহ লাহাদিল্লাযিনা আমানু, আর নিশ্চয় আল্লাহ পাক ওই সব লোকদেরকে হিদায়ত করেন, সঠিক পথ দেখান, সঠিক পথে চলার তৌফিক দান করেন যারা বিশ্বাসী। আমন এলা সিরাতে মুস্তাকিম, কোন পথে চালান, যে পথ হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ পাক তারপরে কাফেরদের সম্পর্কে বলছেন, ওয়ালা ইয়াজারুল্লাযিনা কাফারু ফি মিরিয়াতিম মিনহু, আর সর্বদাই যারা কাফের তারা সন্দিহান থাকবে, যা বলেন সন্দেহ, যা বলেন তাতে আপত্তি, না না এই সমাধান না, আর একটা সমাধান, আমাদের তৈরি করা সমাধান, আমাদের এইটা ঠিক, আমাদের তরিকা ঠিক। তবে কাফের মুশরিক সব সময় সংশয় সৃষ্টি করে, হাত্তা তাতিয়া মুসা, আর এই হক বাতিলের দ্বন্দ্ব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামত চলে আসবে আকস্মিকভাবে, বাগতাতান, হঠাৎ করে কিয়ামত আসবে। আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকীম, অথবা তাদের কাছে বন্ধ্যা দিনের শাস্তি আসবে, কিয়ামত আসেনি কিন্তু এমন এক অশুভ দিন এসছে যেদিন ছিল তাদের দুর্দিন, শাস্তির দিন, আল্লাহ পাক ধ্বংস করবেন, হয় কিয়ামতের আগে আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করবেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কিয়ামত চলে আসবে, তখন আর তওবার কোনো রাস্তা খোলা থাকবে না। তওবার রাস্তা বন্ধ হয় দুটো সময়ে, মানুষের সংশোধনের রাস্তা কেয়ামত হলে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে বন্ধ হয়ে যাবে, আর কোনো সংশোধনের রাস্তা খোলা নেই, সবার জন্য বন্ধ হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের তওবার একটা রাস্তা খোলা আছে, সেটা বন্ধ হবে যখন মৌতের মুহূর্ত অবলোকন করে নেবে। আল্লাহ পাক শাস্তির দিনকে বন্ধা দিন কেন বললেন? বন্ধা দিনের এক অর্থ হচ্ছে কেয়ামতের দিন। কেয়ামতের দিনকে বন্ধা দিন এই জন্য বলা হয়েছে, যেমন বন্ধার পরে আর কিছু নেই, ছেলে মেয়ে নেই, তাই না? ঠিক তেমনই কেয়ামতের দিনের পরে ওটাই শেষ দিন, আর কোনো দিন নেই, এই পৃথিবীর আর কোনো দিন নেই। আর বন্ধা দিন এই জন্য বলা হয়েছে, দ্বিতীয় তার ব্যাখ্যা, যে বন্ধার পরে তার ছেলে মেয়ের আর বাড়ছে না, আর নেই, ছেলে মেয়ে নেই, তাহলে যেন পরিবারের সদস্যে আর বরকত নেই, আর কেউ বৃদ্ধি পাবে না এই প্রজন্মে। ঠিক তেমনি আজাবের দিন এমন দুর্দিন, যেই দিন বরকতহীন দিন, যেই দিন শাস্তির দিন, যেই দিন আল্লাহ পাকের কোনো রহমত নেই, বরকত নেই, অশুভ দিন, এই জন্য এই দিনকে বন্ধা দিন বলা হয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আল মুলকু ইয়াউমায়িযিন লিল্লাহ, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে সার্বভৌমত্ব, সব কিছুর আধিপত্য আল্লাহর জন্য সুনির্দিষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো মালিক থাকবে না। দুনিয়াতে ছোটোখাটো অনেক মালিক রয়েছে, অনেক নেতা রয়েছে, অনেক এমন রয়েছে যারা মনে করে যে আমরা বড়ই শক্তিশালী, কিন্তু সেখানে সবাই আল্লাহর সামনে দাস গোলাম হয়ে পেশ হবে। ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ পাক তাদের মাঝে মীমাংসা করে দেবেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুতরাং যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে, ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামত ভরা জান্নাতে অবস্থান করবে। আল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, ওয়া কাযযাবু বি আয়াতিনা, আর আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, আমার বিধানকে মিথ্যা মনে করেছে, কোরআনি সিলেবাসকে অস্বীকার করেছে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য লাঞ্ছনাকর আযাব রয়েছে, শাস্তি রয়েছে। আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, হিজরত করা মানে আল্লাহর দিনের সুরক্ষার জন্য, হেফাজতের জন্য, আমার ঈমান আমলকে, আমার ইসলামকে সুরক্ষিত রাখব, আমার ছেলে মেয়েদেরকে বিভ্রান্তি থেকে বাঁচা রক্ষা করব, এই পরিবেশে থাকলে আমার ছেলে মেয়েরা মুসলিম থাকবে না, মমিন থাকবে না, নামাজি থাকবে না, মুয়াহ্বিদ থাকবে না, শির কুফুরিতে লেগে যাবে, নাস্তিক হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করাকে শরীয়তের ভাষায় হিজরত বলা হয়, এটা হচ্ছে শরীয়তি হিজরত। আর হিজরত মানে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হওয়া, যে কোনো উদ্দেশ্যে হোক, এটা হচ্ছে শাব্দিক অর্থ। হিজরতের একটা দিক ধর্মীয় হিজরত হচ্ছে গুনাহ পরিত্যাগ করা, হিজরত মানে ত্যাগ করা, গুনাহ থেকে, গুনাহর জায়গা থেকে বা গুনাহর কাজ থেকে মুক্ত হয়ে নেকির কাজে লেগে যাওয়া, এটা হয়তো হিজরত। আসল হিজরত হচ্ছে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, পাপ থেকে বেঁচে থাকে, হচ্ছে হিজরত। আর এক হচ্ছে দুনিয়ার হিজরত, পেটের হিজরত, সেটা হচ্ছে যেখানে দুটো সুখে খেতে পাবো, বেশি পয়সা ইনকাম করতে পারবো, বড়ই নেতৃত্ব পাবো, সেখানে হিজরত করা। যেমন এক শ্রেণীর মুসলিমরা পূর্ব থেকে পশ্চিমা দেশগুলিতে হিজরত করেছে, আত্মীয় স্বজন, দেশ আর মসজিদ, ইসলামিক প্রতিষ্ঠান ছেড়ে এমন এলাকায় চলে যাচ্ছে যেখানে জীবনেও কখনো আজান শুনতে পায় না, জীবনেও ইসলামিক প্রতিষ্ঠান হয়তো দেখতে পায় না, আর একটি প্রজন্ম শেষ হয় না, অনেকে গিয়ে সেখানে ইহুদি খ্রিস্টান নাস্তিক হয়ে যাচ্ছে, দুনিয়াকে প্রেফার করলো আর আখিরাতকে পিছনে ছেড়ে দিল। এদের ভয়াবহ পরিণাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা, শুনে রাখো যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াত আদ-দুনিয়া, আর পার্থিব জগৎকে অগ্রাধিকার দিবে, দুনিয়া এক নম্বরে, আমার পেট, আমার সুখ, সুখের জীবন কাটাবো, গরিব দেশে থেকে লাভ কি, বাংলাদেশে, ভারতে, গরিব দেশে, যদিও মুসলিমরা এখানে আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইসলামের চর্চা আছে, এখানে থেকে কি করব, চলে যাই পশ্চিমা দেশে, চলে গেল। ওয়া আসারাল হায়াত আদ-দুনিয়া, এইরকমই ব্যক্তি জীবনেও পার্থিব জগৎকে এক নম্বরে রাখলো, ঘুম এক নম্বরে, দুই নম্বরে নামাজ, অধিকাংশ মুসলিমদের অবস্থা, ডিউটি আগে পরে নামাজ, সংসারের কাজ আগে পরে নামাজ, সময় পেলে পড়লাম, না হলে থাকলো। ওয়াসারাল হায়াত আদ-দুনিয়া, পার্থিব জগৎকে যারা প্রাধান্য দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হচ্ছে তাদের বাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, তা আল্লাহর রাস্তায় হিজরত করা মানে পাপ ত্যাগ করে নেকিতে লাগা, অথবা আল্লাহর দিনের হেফাজতের জন্য এক এলাকা থেকে, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হওয়া। আল্লাহর রাস্তায় হিজরত করলো, সুম্মা কুতিলু, তারপরে তারা নিহত হইল, আল্লাহর রাস্তায় হক বাতিলের লড়াইয়ে নিহত হলো, শহীদ হলো, আও মাতু, অথবা মারা গেল, একদিন প্রত্যেককে মৃত্যুবরণ করতে মারা গেল, রায়ার জোকান্নাহুমুল্লাহ রিজকান হাসানা, তাহলে তাদেরকে আল্লাহ পাক অবশ্যই উত্তম রিজিক দান করবেন, ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, আর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল উত্তম রিজিক দাতা,